بسم الله الرحمن الرحيم. وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله رب العالمين لاکھ لاکھ شکر. آج کے آمرا جمار پرتھم رمضانیر پرتھم جمعاتے آمرا شریک ہوتے پیرچی نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم روپرے لاکھو صلاة و سلام جار پدرشتو پوت آر ہدایت پے آمرا نائے ایبان شتو کے جانتے بستے پیرے چھی ابلمبن کرار توفیق پے چھی. اللہ رب العالمین ارشاد کرن کتبا علیکم الصیام তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো. এই যে রোজা ফরজ করা হয়েছে এটা কোনো নূতন কথা নয়. কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগেও যারা মুসলমান ছিল তাদের উপরেও এই রোজা ফরজ করা হয়েছিল. তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল আর আজ তোমাদের উপরে রোজা ফরজ করা হচ্ছে. এর লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো. আগে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আজ্জুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা যাতে মুত্তাকী হতে পারো তার জন্যই তোমাদের উপরে এই রোজা ফরজ করা হয়েছে. ইমানদার তাদেরকেই বলা হয় যারা বিশ্বাস করে. আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের উপরে ঈমান আনতে বলেছেন, বিশ্বাস করতে বলেছেন, সেই বিষয়গুলির উপরে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ইমানদার. আল ইমানু বিজুন ওয়া সিত্তুনা শুবাতান, ইমানের বিষয় অনেকগুলো নয়. ইমানের বিষয় হল ষাটটি. এই ষাটটি বিষয়কে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান. নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার ঈমানের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বাড়িয়েছেন. সেখানে বলেছেন ঈমানের বিষয় হচ্ছে সত্তরটা. বুখারী শরীফের মধ্যে পাওয়া যাবে ষাটটা এবং মুসলিম শরীফের মধ্যে পাওয়া যাবে আরো দশটা বেশি. এই সত্তরটা বিষয় হচ্ছে ঈমান, এর বাইরে আর ঈমান নাই. এই সত্তরটা বিষয় এর উপরে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান আনা. আর যারা ওই সত্তরটা বিষয়ের উপরে ঈমান এনেছে তাদেরকেই বলা হয় ইমানদার. আর ওই সত্তরটা বিষয়ের উপরে যারা ইমান আনে নাই তাদেরকে ইমানদার বলা হয় না. এমনকি তার একটি বিষয়ের উপরেও যদি কেউ ইমান না আনে তাহলে তাকে ইমানদার বলা হবে না এবং তাকে ইমানদার বলা যাবে না। আমাদের দেশের যে কারেন্সি আছে টাকা, একশো পয়সায় একটি টাকা হয়, এক টাকা হয় একশো পয়সায়। কোনো ব্যক্তি যদি নিরানব্বইটি পয়সা একত্রিত করে বলে এক টাকা, তাহলে কেউ তা মানতে প্রস্তুত হবে না। ওটা নিরানব্বই পয়সা হয়েছে, এক টাকা হয় নাই। আরেকটি পয়সা যখন ওর সঙ্গে যোগ করা হবে তখনই হবে ওটা এক টাকা। ঠিক এমনি করে ইমানের এই সত্তরটি বিষয়ের একটি বিষয়ের প্রতি যদি কেউ ইমান পোষণ না করে তাহলে তাকে ইমানদার বলা হবে না। ওই সত্তরটি বিষয় আপনারা মিশকাত শরীফ, যেটার অনুবাদ হয়েছে মাওলানা নূর মোহাম্মদ আজমী সাহেব তর্জমা করেছেন, আপনারা এখানে এই সত্তরটা বিষয় পরিপূর্ণরূপে পাবেন এবং সেগুলো দেখে আপনারা প্রত্যেকেই নিজের ইমানকে সতেজ সবল এবং পূর্ণাঙ্গ করবেন। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, ইয়া আয়্যুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা মুসলমান ছিল তাদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এজন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি শব্দটা এসেছে তাকওয়া থেকে, আর তাকওয়া শব্দটি এসেছে ওয়াকইউন থেকে। ওয়াকইউন শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, আর তাকওয়া এর অর্থ হচ্ছে ভয়ের সঙ্গে বেঁচে থাকা, ভয় করা আর বেঁচে থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করা এবং আল্লাহ যে সকল কাজ করতে নিষেধ করেছেন সেই সকল কাজ না করার নামই হচ্ছে তাকওয়া। আর যে ব্যক্তি এই তাকওয়াকে অবলম্বন করে, আল্লাহ যা করতে নিষেধ করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন সেই কাজগুলো আল্লাহকে ভয় করে যারা করে না তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি বলা হয় যে বেঁচে থাকে, তাকে কি থেকে বেঁচে থাকবে, আল্লাহকে ভয় করে, আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন তার থেকে যে বেঁচে থাকে সেই হচ্ছে মুত্তাকি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে নিষেধ করেছেন কেবলমাত্র আল্লাহকে ভয় করে, সেই কাজগুলো যে করে না তাকে বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, যারা ইমান এনেছ তোমরা মুত্তাকি হও, আর মুত্তাকি হওয়ার জন্য এই রোজাই হচ্ছে একটি বড় আমল, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা যদি তোমরা থাকো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। রোজা যদি তোমরা থাকো তাহলে আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে তোমরা বিরত থাকতে পারবে। রোজা যদি তোমরা রাখো তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে তোমরা বিরত থাকতে পারবে। কিন্তু আমরা এই রোজা রাখছি এবং রোজার আগেও আল্লাহ যা নিষেধ করেছিলেন তা করেছিলাম, আর রোজা রেখেও আমরা তাই করে যাচ্ছি, তাহলে এই রোজা বুঝতে হবে যে এই রোজা হয় নাই। যেহেতু আল্লাহ বলেছেন যারা রোজা রাখে তারা এই সকল কাজ থেকে নিজেকে বিরত রাখে, লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজা রাখে তারা মুত্তাকি হয়, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে সে দূরে থাকে। আর আমরা রোজা রাখছি অথচ আল্লাহ যে সকল কাজ করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে পারি নাই। তাহলে আমাদের কাজ এবং আল্লাহর কথার মধ্যে একটি দ্বন্দ্ব আছে। আল্লাহ বলছেন যারা রোজা থাকে তারা আল্লাহ যা নিষেধ করেছেন সেই কাজ করতে পারেন না, আর আমরা রোজাও থাকছি আর সেই কাজ করে যাচ্ছি, তাহলে হয় আমাদের রোজা হয় নাই নতুবা নাউজুবিল্লাহ আল্লাহর কথা সত্য নয়। রোজা থাকলে পরে মানুষ যে আল্লাহ তাআলা যে কাজ করতে নিষেধ করেন সেই কাজ থেকে যে বাঁচা যায় যে আল্লাহ বললেন, হয়তো আল্লাহর কথা সত্য নয় নতুবা আমাদের রোজাটাই সত্য নয়। তাহলে এই দুটোর ভিতরে কোনটা ঠিক? আমরা যে রোজা রেখেছি এই রোজা যদি সত্যি রোজা হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ আমাদের করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে আমরা দূরে থাকতে পারতাম। যেহেতু আমরা যে রোজা রেখেছি এই রোজাটা রোজা হয় নাই, এটাই হচ্ছে আসল সত্য কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা ক্বাওলাজ যুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন যে ব্যক্তি না খেয়ে থাকলো অর্থাৎ রোজা থাকলো অথচ আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকতে পারল না, এই লোকের রোজা রোজা হয় নাই, এই লোকের রোজা হয় নাই। মান লাম ইয়াদা ক্বাওলাজ যুর, যে রোজার আগেও মিথ্যা কথা বলেছিল, যে ব্যক্তি রোজার আগেও আল্লাহ যে কথা পছন্দ করেন না সেই সকল কথাগুলো বলেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না সেই সকল কথাগুলো বলেছিল, মান লাম ইয়াদা ক্বাওলাজ যুর, সেই কথাগুলো যে ছাড়তে পারল না, ওয়াল আমালা বিহি, আল্লাহ যে কাজ পছন্দ করেন নাই সেই কাজগুলো ছাড়তে পারে নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ পছন্দ করেন নাই সেই কাজ ছাড়তে পারেন নাই, অথচ সে রোজা রেখেছে তার এই রোজা হয় নাই। তাহলে কি হয়েছে? কাম মিন সাঈমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআন, তার এই রোজা কেবলমাত্র না খেয়ে থাকার কষ্টই হয়েছে, পান না করে পিপাসায় কষ্ট করার কষ্ট হয়েছে, ক্ষুধায় কষ্ট করার কষ্ট হয়েছে, এই লোকের রোজা হয় নাই। তার যদি প্রকৃত পক্ষে রোজাটা রোজাই হতো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, সত্যই সে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে সে দূরে থাকত, আল্লাহর নবী যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকত। অতএব তার এটা না খেয়ে থাকার কষ্ট করা এবং এটা হয়েছে তার পিপাসায় কষ্ট করা, রোজা তার হয় নাই। কেন রোজা হয় নাই? এই রোজার মধ্যে একটি রোজাদার সব সময় সতর্ক থাকে যেন তার রোজা ভেঙে না যায়, তাই জিজ্ঞাসা করে অনেক মশলা, যে হুজুর নাকে পানি দেওয়ার সময় যদি নাকের ভিতরেই পানি চলে যায় রোজা কি আমার থাকবে না যাবে, এ মশলা জিজ্ঞাসা করে। রোজার সময় উজু করতে গিয়ে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, এতে কি আমার রোজা থাকবে না যাবে? কালকে একজনে আসছে যে রোজার সময় নখ কাটলে রোজা যাবে না থাকবে, নখ কাটলে, এর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই, রোজার সম্পর্কে এত সতর্ক কেন? সে চায় যেন রোজা তার ভেঙে না যাক, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে রোজায় যদি কেউ কিছু খেয়ে বসে তাহলে রোজা ভেঙে যাবে, রোজার মধ্যে যদি কেউ পান করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, রোজার মধ্যে যদি কেউ গীবত করে তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে। এই তিনটি কথা ছাড়া আল্লাহ তাআলা রোজা ভঙ্গের আর কোন কারণ দর্শান নাই। আর বলেছেন কোন ব্যক্তি যদি বমি করে, বমি করে ফেলে, এই বমি করলেও তার রোজা নষ্ট হয়ে যাবে, তবে বমি করার পর যদি বমি তার না আসে তাহলে ওই দিন আর তার কিছু খাওয়া পান করা চলবে না। যা হোক, এখন এই রোজা ভাঙ্গার মশলা কতটা জানার জন্য আসে। এক লোক এসেছেন যে ভাই স্যালাইন যদি আমি না দেই তাহলে কিন্তু রোজা থাকতে পারবো না, এটা কি দিতে পারবো? দেখছেন রোজা সম্পর্কে কত সতর্ক, অথচ আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া পান করা আর স্ত্রী সহবাস করা আর এই বমি করে এই তো কয়েকটি কথা বলেছেন, এর ভিতরে কিন্তু স্যালাইন নাই, ইনজেকশন নাই। কিছু হুজুররা এর ভিতরে ইনজেকশন আর স্যালাইন নেওয়াও ঢুকিয়েছেন। এই স্যালাইন নেওয়া এবং ইনজেকশন নিলে কারো রোজা যাবে না, যেহেতু এটা খাওয়া এবং পান করা আর বমি করার মধ্যে পড়ে না, এটা স্ত্রী সহবাসের মধ্যে পড়ে না, কে ইনজেকশন নিল এটা তার মধ্যে পড়ে না। অতএব এই কেয়াস করে এই রোজাদারকে কষ্ট দেওয়ার কোনো অর্থ হবে না। কেউ বলে যদি গ্লুকোজ ইনজেকশন নেয় এতে শক্তি বৃদ্ধি হবে, তো ভাই শক্তি বৃদ্ধি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন আল মুমিনুল কাভি আহাব্বু ইলাল্লাহি মিন মুমিনিয যাইফ, দুর্বল মুসলমানের চেয়েতে শক্তিশালী মুসলমান আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়। অতএব আপনি এই শক্তি বৃদ্ধি করার জন্য যা ইচ্ছা করুন, সেটা যদি খাওয়া না হয়, সেটা যদি পান করা না হয়, সেটা যদি স্ত্রী সহবাস না হয়, সে যদি বমি না হয়, সেটা যদি গীবত না হয়, তাহলে আপনার এই শক্তি বৃদ্ধি করা কিছুতেই নিষেধ নাই। কেয়াস করে তো অনেক কথা বলা যায়, আর এটা কেয়াসি মশলা, এই মশলা আমাদের মানার কোনো প্রশ্ন ওঠে না। তো যা হোক, এই রোজা সম্পর্কে আমরা সতর্ক, তার কারণ রোজাতে আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছেন। মনে হয় রোজাদারদের জন্য আল্লাহ তাআলা আর কোনো কাজ নিষেধ করেন নাই, এই রোজাদারের জন্য আর কোনো কাজ নিষেধ নাই, কেবলমাত্র রোজা থেকে খাওয়াই নিষেধ। আর যেন এই রোজাদারকে বাজারে গিয়ে মাপে কম দেওয়া, এটা বোধ হয় আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। এরপরে 12 টাকা বা 10 টাকার আলু আজকে 18 টাকা করা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। এই 6 টাকার বেগুন 18 টাকা করা, এটা কিন্তু আল্লাহ নিষেধ করেন নাই বোধ হয়। সে রোজা থাকে আর খাওয়ার পান করা এইটা নিষেধ, এইটা কোন রকমের না হয়, খুব সতর্ক। আর বাকি কাজ সম্পর্কে তার কোনো সতর্কতা নাই, সে যত পারে তত করুক, এটাই হচ্ছে তার প্রত্যাশা। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা এজন্য ফরজ করা হয়েছে, আল্লাহ যে কাজগুলো নিষেধ করেছেন প্রত্যেকটি কাজ তার এই রোজা রেখে মনে পড়বে, সেজন্য আমি রোজা রেখে খাব না এটাও যে আল্লাহ নিষেধ করেছেন, ভালো জিনিসের সঙ্গে ভেজাল মিশাবো না এটাও সেই আল্লাহই বলেছেন। এই বাকি 11টি মাসে একটি লোক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যত জায়গাতে অমান্য করে, রসুলের হুকুম যত জায়গাতে অমান্য করে, এই রোজা রেখে সেইগুলোকে স্মরণ করে এই এক মাস রোজার মধ্যে তাকে পরিশুদ্ধ করে বাকি আগামী 11 মাস চলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেছেন। অথচ রোজার আসল উদ্দেশ্যটা ভুলে শুধুমাত্র সতর্ক থাকি এর ভিতরে খাওয়া আর পান করা যেন না হয়ে যায়। এই খাওয়া আর পান করা যেমন নিষেধ, তেমন করে এক ব্যক্তিকে গালি দেওয়াও নিষেধ। খাওয়া এবং পান করা যেমন নিষেধ, এক ব্যক্তিকে আঘাত করাও তেমন নিষেধ। খাওয়া এবং পান করা যেমন নিষেধ, তেমনি করে কোনো ব্যক্তির গীবত করাও নিষেধ। খাওয়া এবং পান করা যেমন নিষেধ, তেমন করে এই রকমের শত শত নিষেধ আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। ওই নিষেধাজ্ঞা যেন আমরা স্মরণ করি আর ওই নিষেধাজ্ঞা থেকে যেন আমরা বিরত থাকতে পারি, তারই জন্য এই রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। কিন্তু রোজা তো চলে গেল 4-5টা, আমরা কি ভেবে দেখেছি কতটা গেল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রোজা হিসাব নিকাশ করে রাখবে, রোজার উপরে ঈমান এনেছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এরপরে ইহতিসাবা সে হিসাব করেছে, হে আল্লাহ রোজার আগে তোমার এই সকল নিষেধাজ্ঞা আমি অমান্য করেছি, কিন্তু রোজা রেখেছি আর এক একটা করে আমি এইগুলো বাদ দিতে শুরু করেছি, হে আল্লাহ তুমি আমাকে এইগুলো বাদ দেওয়ার তৌফিক দাও। এভাবে যে ব্যক্তি দৃঢ়তার সাথে আর একটি একটি অপরাধকে স্মরণ করে সেই অপরাধ ছাড়বার জন্য আল্লাহর কাছে তৌফিক চাবে এবং ছাড়তে চাইবে, আল্লাহ বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার অতীতের জীবনে আল্লাহকে যত জায়গাতে অমান্য করেছে, রসুলকে যত জায়গাতে অমান্য করেছে, আল্লাহ বলেন ওই প্রথম রোজার দিন যদি সে হিসাব করে এইভাবে রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার জীবনের সকল গুনাহগুলোই আমি ক্ষমা করে দেব, গুফিরা লাহু আল্লাহ তাআলা মাফ করে দেন। তাই আমরা পারি আর না পারি এই হিসাব যেন আমাদের চালু থাকে, আমরা হিসাব করব এবং অপরাধ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তৌফিক চাব। এই হাদিসটি মুত্তাফাক আলাইহি হাদিস, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, জীবনের সকল গুনাহ খাতা প্রথম রোজাতেই আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার এই ওয়াদা আমাদের সঙ্গে করেছে। অতএব সামনের এই রোজাগুলো যদি আমরা এভাবে হিসাব নিকাশ করে আমরা করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদেরকে তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে ইরশাদ করেন, ইযা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুর রাহমা, এই রমজান যখন শুরু হয় তখন তোমাদের জন্য আমি রহমতের দুয়ার খুলে দেই, আর রমজান যতদিন থাকবে এতদিন পর্যন্ত এই দুয়ার আমি কখনোই বন্ধ করব না, তোমরা যে রহমত চাও আল্লাহর কাছে চাও আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দুয়ারও আল্লাহ তাআলা খুলে রাখবেন, যে ব্যক্তি জান্নাতের আমল করে এই জান্নাতে প্রবেশ করতে চাইবে এই আমল নামায় তার এই জান্নাতের আমল লেখা হবে, এই জান্নাত আর জান্নাতের দুয়ার বন্ধ করা হবে না। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ জাহান্নামে যেতে পারে বান্দা যে সকল আমল করে, সেই সকল আমল যদি করেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাবার জন্য অপেক্ষা করতে থাকেন এই রমজানের শেষ পর্যন্ত। আউওয়ালুহু রাহমাতুন, এই রহমতের মধ্যে সে যদি আল্লাহর কাছে তওবা করে, হে আল্লাহ আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা ওয়াদা করেন আমি তাকে মাফ করে দেই, ওই জাহান্নামের দরজা বন্ধ করার অর্থ হচ্ছে এই যে আমি তাকে মাফ করে দেই, আর জাহান্নাম তার জন্য যেটা রাখা হয়েছিল সেটার দরজা বন্ধ হয়ে যায় আর সেটা খোলা হয় না। ঔসাতুহু মাগফিরাতুন, মাঝের দশ দিন সে আরো আল্লাহর কাছে ক্ষমা চাক, আল্লাহ ক্ষমা করে দেবেন, জাহান্নামে তাকে পাঠাবেন না। وآخره عتقم من النيران, আর শেষ 10 দিন এই জাহান্নামের আগুন থেকে বাঁচবার, এই শেষ 10 দিনও যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই হচ্ছে রমজানের মাসের ফজিলত, আউওয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু عتقم من النيران। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজা আমাদের উপরে ফরজ করেছেন, এই রোজা কিন্তু দারুন ঈমানের একটি পরীক্ষা, এর একটি ঐতিহাসিক পটভূমি আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, আসার পর মক্কাবাসীরা মদিনাবাসীদেরকে শাসাতে লাগলো যে আমরা এই মদিনা আক্রমণ করে মদিনাকে শেষ করে দেব, সেখানে মুসলমানদের সকল আশ্রয় আমরা ধ্বংস করে দেব। মক্কা থেকেই শাসানি মদিনায় পৌঁছতে লাগলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। মুসলমান হয়েছে সেখানে অনেক, কিন্তু যুদ্ধে উপস্থিত হয়ে যুদ্ধ করার মতো দৃঢ়তা ইমানদারদের কার কার মধ্যে এসেছে আর কার কার মধ্যে আসে নাই, এ ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। সকলেই কিন্তু ইমানদার, ইমান এনেছেন সকলেই, কিন্তু যুদ্ধের ময়দানে দৃঢ় থাকতে পারবেন এই চারিত্রিক দৃঢ়তা, ইমানের দৃঢ়তা না, চরিত্রের দিক থেকে এই দৃঢ়তা কার আছে আর কার নেই, এটা আল্লাহর নবী বুঝতে চান, কিন্তু বুঝবার কোনো উপায় আল্লাহর নবীর কাছে ছিল না। চারিত্রিক দৃঢ়তা এভাবেই আমরা বুঝতে পারি। মনে করুন একটি মব, একটি ভিড় বোম, মানে মস্তানরা বোম ফেলতেছে, দেখবেন কেউ কাতারের একদম পেছন থেকে দৌড়াচ্ছে, আর সামনের একজন সে কিন্তু দাঁড়িয়ে আছে, যে বোম আসছে এগুলো কি পটকানা বোম, যে আটটা দশটা শেষ হয়ে যাচ্ছে তখন সামনের একটা লোক বুঝতে পারছে ওর একটাও বোম না সব পটকা, ও লোক কিন্তু সামনের দিকে হাঁটা দিল, কিন্তু আর এক লোক একেবারে পেছনে ছিল, আওয়াজের সাথে সাথে কিন্তু ওই 200 হাত দূরের থেকেই দৌড়, সব কিন্তু একই কাতারের লোক। একটা লোকের এই চারিত্রিক দৃঢ়তা আছে, হয়তো এই লোকটা ইমানদার নাও হতে পারে, এই লোকটা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু তার চরিত্রের মধ্যে দৃঢ়তা আছে যে আওয়াজ হলে সব বোম হয় না, ওর ভিতরে পটকাও থাকে বোমও থাকে, আর ওই পাশের এক ইমানদার মানুষ পাগড়ি নিয়ে দৌড়ও দিতে পারে। এক ইলেকশনের সময় পিপুলসের এইখানে বেশ কয়েকজন পাগড়িধারী লোক বলছে তোমরা সরো, আমরা শহীদ হয়ে যাব, তা এখন ওরা বলছে চাচা এখান থেকে সরেন, এখানে আমরা বোম মারব, বলে আমরা শহীদ হয়ে যাব, ওরা মনে করছে খালি খালি, যেই একটা ফুটাইছে এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দে দৌড়। এই আমাদের পিপুলসের এইখানকার ঘটনা। তাই দৌড় দেওয়ার একজনকে বললাম আপনি দৌড় দিলেন কেন, বলে ভাই বোম টোম মারে ওই একটা যদি এসে মাথায় লাগে, কেলে মাথায় তো পাগড়ি আছে ওটা ঠেকাবে না। বন্ধুগণ, এ হচ্ছে চারিত্রিক দৃঢ়তা আর ইমানের দৃঢ়তার পার্থক্য আছে। তো আল্লাহর নবী ইমানের দিক থেকে অনেকেই ইমানদার, কিন্তু এই আকর্ষিক আক্রমণে আকর্ষিকতায় কে দৃঢ় থাকতে পারে আর আকর্ষিকতায় কে ভীত হয়, এটা কিন্তু চারিত্রিক ব্যাপারে চারিত্রিক দৃঢ়তা আল্লাহর নবী দেখতে চাইছিলেন। আর তিনি চাইছিলেন এই চারিত্রিক দিক থেকে যারা সবল তাদেরকে তিনি প্রথম কাতারে রাখবেন, কিন্তু এটা তো অন্তরের ব্যাপার, এটা তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলে দিলেন যে হে আল্লাহর নবী সমাধান হয়ে গেছে, খুব তো চিন্তা করছেন, বলে কি, বলে এই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখার ক্ষমতা রাখো, রোজা রাখতে পারো, একদিন পুরোপুরি না খেয়ে থাকতে পারো, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তারা যদি রোজা না রেখে একদিন একজন গরিব মানুষকে খাওয়ায় দাও তাহলে রোজার ফরজ আদায় হয়ে যাবে। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এই আয়াত নাযিল হলো শাবানে, রোজার আগের মাসে। এখন রোজা যখন শুরু হলো দেখা গেল এক শ্রেণীর লোক দুর্বল, তারা কিন্তু রোজা ছাড়ছেন না, তারা সকলেই রোজা রাখছেন। আবার কিছু কিছু লোক পকেটে পয়সা আছে সবল, না খেয়ে থাকার কষ্ট সহ্য না করে ডেকে একদিন একজন মিসকিনকে খাওয়াই দিচ্ছেন। ঈমান কিন্তু সকলের আছে, রোজার উপরে যদি বিশ্বাস না থাকতো তাহলে একজন মিসকিনকে ডেকে কিন্তু খাওয়াতো না, তাহলে রোজার উপরে বিশ্বাস আছে, রোজার উপরে ঈমান আছে, রোজা রাখতে হবে এটার উপরে ঈমান আছে, কিন্তু রোজা না রেখে একজন মিসকিনকে খাওয়াই দিচ্ছে, আর এক শ্রেণীর মানুষ রোজা রেখেই যাচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এখন এর ভিতর থেকে চারিত্রিক দৃঢ়তায় কারা দৃঢ় বেছে বের করলেন, যারা রোজাদার তাদেরকে দিয়ে তিনি বাহিনী তৈরি করলেন এবং বদরের যুদ্ধে তাদেরকেই পাঠালেন। আর এই যারা দুর্বল ইমানদার এদেরকে বললেন, ভাই শুধু তো যুদ্ধ না, এই মদিনাও তো ঠেকাবার দরকার আছে, এটাও তো একটা দরকারি কাজ, মদিনার ডিফেন্সের জন্য লোকের দরকার, তো তোমরা মদিনায় থেকে মদিনার প্রতিরক্ষার কাজ করবে, আর আমরা বেরিয়ে গেলাম, আমরা বাইরে গিয়ে শত্রুকে ঠেকাবার চেষ্টা করব। ইমানের ভিত্তিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই দল করলেন না, তাকওয়ার ভিত্তিতে আল্লাহর নবী দুই দল করলেন। যারা রোজা রাখে নাই তাদেরও কিন্তু ইমান ছিল, আর যারা রোজা রেখেছে তাদেরও ইমান ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার ভিত্তিতে, শুধু ইমানের ভিত্তিতে না, বিষয়টি কঠিন হলেও বুঝতে হবে, ইমানের ভিত্তিতে না, তাকওয়ার ভিত্তিতে বদরের যুদ্ধের যোদ্ধাদেরকে নির্বাচন করা হলো, আর তাকওয়ার ভিত্তিতেই আর একদল ইমানদারদেরকে মদিনা মুনাব্বারাতে প্রতিরক্ষার জন্য রেখে যাওয়া হলো। লাআল্লাকুম তাত্তাকুন, আজও আমাদের কিন্তু ইমানের পরীক্ষা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, শোনো, অনেক লোক মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এই আমান্না বিল্লাহ কিন্তু সকলে বলবেন, ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা ছাড়া ইমানের দাবি কিন্তু গ্রহণ করা হবে না। ওয়াহুম লা ইফতানুন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, একদল লোক বলবে যে আমরা ইমানদার, আর এই কথার উপরে তাকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, ইমানের এই দাবি পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতানা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর আগে যারা ইমানের দাবি করেছে তাদের ইমানও পরীক্ষা করা হয়েছে। আগেও যেমন রোজাদার ছিল, এই রোজা দিয়ে পরীক্ষা করা হয়েছে তাদের ইমানকে, আর বর্তমানের রোজাদার দিগকেও কিন্তু পরীক্ষা করা হবে, এই বর্তমানের ইমানদারদেরকেও পরীক্ষা করা হবে এই রোজা দিয়ে। আর ইমানের এই দাবিতে যারা সত্য প্রমাণিত হয় নাই তাদেরকে পুরস্কার প্রদান করা হয় না। এই পরীক্ষারই একটি হচ্ছে এই রোজা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার 18 তারিখে, এই 17 তারিখ ভোর রাত্রে থেকেই প্রস্তুতি এবং 18 তারিখে আক্রমণ শুরু হলো বদরের যুদ্ধে। ভোর হতে না হতেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডেকে বলে দিলেন, শোনো, রোজা আর রাখতে হবে না, কাফেরদের উপরে সফল এবং শক্তিশালী আক্রমণ করার জন্য তোমরা সকলে রোজা ভেঙে ফেলো। কিছু যুবক এরা বলতে লাগলো যে আমরা যুবক, রোজা রেখে আমাদের শক্তি একটু কমবে না, অতএব আমরা রোজাও রাখবো আর যুদ্ধ চালিয়ে যাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার যে উটনি ছিল কসওয়া তার নাম, তার উপরে তিনি দাঁড়ালেন, সাথীকে বললেন আমাকে পানি খাওয়াও, পানির পাত্র দাও, পানির পাত্র তিনি হাতে নিলেন, সোজা উটের উপরে দাঁড়িয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলেন এবং সকলকে দেখালেন যে আমি রোজা ভেঙেছি। এরপরে রসুল বললেন, আমি রোজা ভাঙতে বলেছি, আমার নিজের কথা নয়, যে রোজা যে আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছেন সেই আল্লাহই আমাকে হুকুম করেছেন তোমাদেরকে এই রোজা ভাঙাতে। অতএব যে ব্যক্তি এর পরেও রোজা থাকবে, উলাইকা হুমুল ওসা, ওই সকল লোকেরা আল্লাহ এবং রসুলের নাফরমান, আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমান, আল্লাহ আল্লাহ রসুলের নাফরমান। যে আল্লাহ রোজা থাকতে বলেছেন সেই রোজা রোজা সেই আল্লাহ রোজা ভাঙতে বলেছেন, এর পরও তোমাদের আবার অতিরিক্ত মানে মুত্তাকিগিরি, তোমরা অতিরিক্ত আরো আল্লাহকে বেশি করে মানতে চাও, আল্লাহ বলছেন ভাঙতে আর তোমরা ভাঙলে না। এই ব্যক্তি রোজাদার নয়, এই ব্যক্তি আল্লাহর নাফরমান, এই ব্যক্তি আল্লাহর নাফরমান, এই ব্যক্তি আল্লাহর নাফরমান। এই ছিল রোজার মোটামুটি একটি ইতিহাস। আর এই দিন দেখা গেল মদিনায় যারা আছে তারাও রোজাদার নয়, আর বদরের যুদ্ধে যারা যুদ্ধ করছেন তাদেরও রোজা নাই, তারাও তো রোজা ভেঙ্গেই যুদ্ধ শুরু করেছেন। আর মদিনার লোকেরা রোজা না রেখেই তারা বেরোজাদার, আর এরা রোজা রাখবার পর বেরোজাদার। অর্থাৎ ওখানেও রোজা নাই আর এখানেও রোজা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানেও রোজা নাই করলেন আর রোজা নাই। মদিনার ওই সকল ইমানদার যারা রোজা না রেখে ফিদিয়া দিয়েছিল তারাও কিন্তু রোজা রাখল না, সব সমান হলো। কিন্তু এর মধ্যে পরীক্ষা হয়ে গেল যে এই রোজার হুকুম কারা নিজেদের শারীরিক শক্তি দিয়েও রোজা রাখতে প্রস্তুত, সর্ব অবস্থায় রোজা রাখতে প্রস্তুত, এই দৃঢ়তা কাদের আছে, আর এই দৃঢ়তা কাদের নেই, এটা পরীক্ষা হয়ে গেল সূক্ষ্মভাবে। এই রোজা যদি না হতো হয়তো এই পরীক্ষা হতো না। বদরের যুদ্ধে যারা গিয়েছিলেন সকলেই ছিলেন রোজাদার, অর্থাৎ তাদের চারিত্রিক দৃঢ়তায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে পেরেছিলেন। আজও আপনার চারটা ছেলের মধ্যে যদি একটা ছেলে রোজা থাকে কিন্তু তাকে আপনি দোকানে বসান না, কিন্তু যে ছেলেটা রোজা ভাঙে তাকেই আপনি রোজা দোকানে বসান, আপনিও চিন্তা করে দেখুন যে এই চারিত্রিক দৃঢ়তা যার নেই তাকে দিয়ে বিশ্বাসযোগ্য কাজ দিলে ভবিষ্যতে অঘটন হওয়ার সম্ভাবনা আছে। এভাবে আমরা রোজার শিক্ষাগুলোকে বিশ্লেষণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজার ঐতিহাসিক পটভূমি থেকে যেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে দেন। এই রোজা রাখার পর, এই রোজা রাখার আগে যে কাজটা করি সেটা কিন্তু তারাবি, তাই তো? চাঁদ যখন ওঠে তখনই কিন্তু আমরা তারাবি ওই রাত্রেই পড়তে শুরু করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই তারাবির নামাজ এটা আল্লাহর নবীর সুন্নত এই বিশ্বাসে যে ব্যক্তি পড়বে ওয়া ইহতিসাবা আর হিসাব করবে, সুন্নত এই একটাই না, আরো নবীর সুন্নত আছে নাই, একটাই সুন্নত ইহতিসাবা, এ দেখবে রমজান এলো আর এই তারাবির সুন্নত আমি আদায় করছি, এর আগে কি সুন্নত দুই একটা আমি ছাড়ছি না, মোটেও ছাড়ি নাই। ইহতিসাবা ওই দিকে যেমন ফরজের হিসাব করবে আর এই তারাবি পড়ে সে সুন্নতের হিসাব করবে যে কতটা সুন্নত আমি আগে করেছি আর কতটা সুন্নত আমি করি নাই, এইভাবে হিসাব করবে। ঠিক হিসাব করবে যে আমি কতটা পাপ করেছি আর কতটা পাপ করি নাই, এই তারাবির নামাজ পড়ছি এই সময়টুকু আমি পাপ করি না, কিন্তু এই সময়ের বাইরে তো অনেক সময় বাইরে কাটাই, তখন আমি কি করি, তখন আমি যে সকল পাপ করেছি সেইগুলো আমি ছাড়তে পেরেছি কিনা। এইভাবে ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান আল্লাহর উপরে বিশ্বাস, আমলের উপরে বিশ্বাস, আর হিসাব নিকাশ করে যে ব্যক্তি এই তারাবি পড়বে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন তার জীবনের সকল গুনাহাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অ্যাক্সিডির লোকেদের প্রশ্ন হয়, তার কারণ আমার কাছেই তো প্রশ্ন বেশি আছে, রোজা রেখে যখন তার জীবনের সকল গুনাহাতা মাফ হয়ে গেল তো তারাবিতে আবার মাফ হবে কি? আমার তো সবই মাফ হয়ে গেছে। বন্ধুগণ, আপনার সংসার চালাবার জন্য আপনার জমিতে যে ধান হয় তা ধরেন 100 মন, কিন্তু আপনার ধান হয়েছে 15 মন, তো বাকিটা তো ফেলে কেউ দেয় না, এটা তো আমার অতিরিক্ত আয়। আর অতিরিক্ত আয় যার হয় সে ব্যক্তি কিন্তু পারিপার্শ্বিক দিক থেকে একটু ভালো থাকে। এভাবে যার গোনা খাতা মাফ হয়ে যাওয়ার পর অতিরিক্ত আমল থাকবে সে জান্নাতের মধ্যে একটু ভালো জান্নাতে থাকবে, একটু ভালো খাওয়া দাওয়া বেশি করবে, যার টাকা পয়সা বেশি যার সম্পদ বেশি সেই তো আরামে থাকে, এটাকে বলা হয় ফজিলত। মাফ হলো, মাফ হওয়ার পরেও যদি আমার নেকি থাকে, সেই নেকিটা কি? সেই নেকিটাই আমাকে ফজিলত দান করবে, আমার মান উন্নত করবে, আমার জান্নাতের মান উন্নত করবে, আমার নিজের মান উন্নত করবে। এই মান উন্নয়নের নামই হচ্ছে, যেটা বাংলাতে মান উন্নয়ন বলে, আরবিতে ওনার নাম ফজিলত। অর্থাৎ আমার যদি গোনা না থাকে, এরপরে যদি আমি নেকের কাজ করি, এই নেকের কাজ আমার মান উন্নয়ন করবে। আজকে আমরা যদি চিন্তা বিবেচনা করি, তাহলে সকলেই কিন্তু মানের উন্নতি চাই, মান উন্নয়ন চাই। ঠিক তেমনি করে কেয়ামতে যখন জান্নাত পাওয়া যাবে, সকলে কিন্তু এক মানে থাকবে না। জান্নাতবাসীদের সব দুঃখের পরও একটা দুঃখ হবে, আমি যদি দুনিয়ায় এই লোকের মতো আমল করতাম তাহলে ওই জান্নাতটা পেতাম, এই এমন একটি আমলের দিক থেকে সকলের কিন্তু থাকবে। তা না হলে তো আর বিচার আর বিশ্লেষণ হয় না। এই তারাবির কথা অনেকে চট করে বলে বসেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন মাত্র তিন দিন, আমরা তিন দিনের বেশি পড়ব কেন? এগুলো হাদিস সম্পর্কে কিছুই জানে না এ লোকগুলো। আমি বলবো যে তারাবি সংক্রান্ত ব্যাপারে যে হাদিসগুলো আছে একসঙ্গে পড়ুক, আর এই তারাবির হাদিসগুলো কেবলমাত্র সিয়াসত তাই শেষ হয়ে যায় নাই, বাইরে বহু হাদিসের কিতাবে আছে। তারাবির হাদিসগুলো সকল কিতাব থেকে একত্রিত করলে যে জিনিসটা দেখা যায় সে হচ্ছে এই, আগেই বলেছি রসুল ইরশাদ, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারাবি যে পড়বে তার জীবনের সকল গুনাহ খাতা মাফ হবে। তাহলে তারাবি তাদেরই জন্য দরকার যাদের জীবনে গোনা আছে, যাদের নাই তাদের তারাবি পড়ার কোন দরকার কি? আল্লাহর নবীর সাদ করলেন এই তারাবি পড়লে জীবনের গোনা খাতা মাফ হয়ে যায়। এত বড় একটি নামাজ জীবনের গোনা খাতা মাফ হয়ে যাচ্ছে আল্লাহর নবীর সাদ মোতাবেক, তা ওরা তিন দিন পড়ে আর করতে চাইছে না, কত রকমের প্রশ্ন ওঠে। বন্ধুগণ, এই রোজা শুরু হওয়ার সাথে সাথে এই তারাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করেন। এটা প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগতভাবে পড়ত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় যে তারাবির মূল ঘটনাটা আমাদের কাছে বলুন। কিয়ামুল লাইল নামক একটি হাদিসের কিতাবে সহিহ বরাতে রয়েছে যে সকলে আলাদা আলাদা করে পড়ত। তাহলে মনে করেন মসজিদে নববীতে সকলে যদি আলাদা আলাদা করে পড়ে, গোটা মসজিদে নববীতে একটি আওয়াজই পরিণত হয়েছে। কিছুদিন পর একদল লোক দেখল, ভাবল যে আমার কোরআন শরীফ পড়ার চেয়ে এই লোকের কোরআন শরীফ পড়া ভালো, তাহলে আমি ওনার পেছনে পড়ে কোরআন শরীফ শুনি। এখন আবার ছোট ছোট জামাত শুরু হয়ে গেল। কেউ কেউ ভাবলো আমার যে কয়টা সুরো মুখস্থ আছে এই কয়টা দিয়ে আমি পড়ে শেষ করি, তারপরে যখন আমার কোরআন শরীফ আর মুখস্থ থাকছে না তখন একজনের পেছনে পড়ব। এই করে ছোট্ট ছোট্ট জামাত পরিণত হলো। যত রমজানের দিন বেশি হয় তখন এদিকে কোরআন শরীফ মুখস্থ তো শেষ হয়ে যায়, রমজানের মাঝামাঝি এক একজনের পেছনে বিরাট বিরাট জামাত, যার কেরাত ভালো তার পেছনে জামাত বেশি, আবার যে একটু তাড়াতাড়ি নামাজ পড়ে লোকদেরকে ছেড়ে দেয় তাদের পেছনেও জামাত ছোট না সেটাও আর একটা বড় জামাত। এইরকম বিভিন্ন জামাতে এইভাবে নামাজ পড়তে শুরু হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যে সব জামাতটা যদি এক জামাত হতো। এই জন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বেরিয়ে কেউকে বললেন না, ওই যে যেমন দেখছেন যে কেউ নামাজ পড়ছে তো অন্যরা তার পেছনে গিয়ে নামাজ পড়ছে, কাউকে ডাক না দিয়ে তিনি নামাজ শুরু করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি নামাজ শুরু করেন পেছনে কেউ আর একাকী হয়, বিরাট জামাত হলো। যারা আগের ছোটখাটো জামাতে পড়ে বেরিয়ে গেছিল তারা শুনলো যে তোমরা কিন্তু একটা হারিয়ে ফেলেছ নিয়ামত, কি রসুল নামাজ পড়িয়েছেন আমরা গতকালকে পড়েছি। ওরা কি আর একা একা পড়ে? সারা মদিনায় শোহরাত হয়ে গেল। দ্বিতীয় দিন আরো বড় জামাত হলো। তৃতীয় দিন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকেও বহু লোক এসে এই জামাতে শরিক হল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের আগ্রহ দেখে ভয় পেলেন মনে মনে। তিনি বললেন, ফাকালা মা জালা বিকুম আল্লাযী রাআইতু মিন সানিআতিকুম, তোমরা যেভাবে এই নামাজটা আগ্রহ সহকারে পড়ছ, হাত্তা খাশিতু আন ইউক্তাবা আলাইকুম, আমার ভয় হচ্ছে এই নামাজটা তোমাদের উপরে ফরজ হয়ে যায় নাকি, আমার ভয় হয় যে এই নামাজটা তোমাদের উপরে ফরজ হয়ে যেতে পারে। ওয়ালাউ কুতিবা আলাইকুম, যদি এটা তোমাদের উপরে ফরজ হয়ে যায়, মা কুমতুম বিহি, তোমরা এই নামাজ কিন্তু চালিয়ে যেতে পারবে না। ব্যাপারটি ভালো করে বুঝুন, এত বড় জামাত যদি আবু বকর পড়াতেন তাহলে কিন্তু এত বড় জামাত হতো না। রসুল সাল্লাম যেহেতু জামাতের ইমামতি করেছেন বলেই কিন্তু সকলেই হাজির, আবু বকর যদি পড়াতেন, ওমর যদি পড়াতেন, অন্য কেউ পড়াতেন তাহলে কিন্তু এত বড় জামাত হতো না। কেন? পরীক্ষিত যে রসুল সাল্লাম যখন জামাত করেন, এর আগে উবাই ইবনে কাব, তামিম, দারি, ওমর, এরা কিন্তু ওই একই মসজিদে বিভিন্ন জায়গায় জামাত করেছেন, অত বড় জামাত হয় নাই। কথাটি মনে রাখতে হবে যে রসুলের এই জামাতের আগেও কিন্তু ছোট বড় অনেক জামাত ওই মসজিদে হয়েছে, তাতে কিন্তু জামাতটা এত বড় হয় নাই। কিন্তু রসুল সাল্লাম যখন নামাজ পড়ালেন তখন জামাতটা বড় হলো, তাহলে ভয় কি রসুলের হবে না ভয় ওমর আর তমিমদারির হবে? ভয় তো রসুলেরই হবে যে আমার জামাতে এত বড় জামাত হয়েছে, হয়তো আমার এই জামাত যদি আমি চালিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে ফেলতে পারেন। জামাত হলেই যদি ফরজ হতো, এর আগেই কিন্তু ফরজ হতে পারতো, যেহেতু জামাত এর আগেও একটা দুটো তিনটে একই মসজিদে তিন চারটা জামাত হয়েছে, ছোট বড় অনেক জামাত হয়েছে। তাই রসুল সাল্লাম বললেন, মা কুম তুম বিহি, এত বড় জামাত করে তোমরা নামাজ পড়তে পারবে না। ফসল্লু ইয়া আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, তোমরা মসজিদে দরকার নাই, তোমরা সকালে বাড়িতে গিয়ে এই জামাতটি করবে। ফসল্লু, সকলকে বললেন তোমরা পড়বে, আইয়ুহান নাস, হে উপস্থিত লোক সকল, ফি বুয়ুতিকুম। তাই হযরত তামিম দারি বাড়িতে এক জামাত শুরু করে দিলেন, উবাই ইবনে কাব বাড়িতে এক জামাত শুরু করে দিলেন, মহিলারাও বাড়িতে এক জামাত শুরু করে দিলেন। কিন্তু যে সকল মানুষদের বাড়ি জামাত করার সুযোগ নাই, জামাত করার মতো জায়গা নাই, তারা মসজিদে নববীতেও পড়তে পারছে না, যেহেতু রসুল ইসলাম বাড়িতে পড়তে বলেছেন, আর বাড়িতেও জায়গা নাই, তারা পড়বে কোথায়? রাস্তায়। অথচ আল্লাহর নবী বলেছেন রাস্তায় নামাজ পড়া চলবে না। এরা খুব ব্যথা পেতে লাগলেন যে আমরা তাহলে পড়ব কোথায়? যে নামাজটি পড়লে জীবনের সকল গোনা খাতা মাফ হয়, সেই নামাজটি পড়ার তো আমাদের আর কোনো সুযোগ নাই, পড়ব কোথায়? সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা বলেন, কিয়ামুল লাইল 217 নম্বর পৃষ্ঠা যে কয়টা হাদিস বললাম, আবার এই মসজিদে জড়ো হয়ে একে অন্যের সঙ্গে কানাকানি করছেন, কি করি? বলি কি আর করি, চলো শুরু করি। কি আর করব, শুরু করে দেই, যদি আল্লাহর নবী দেখে বলেন যে চলবে না তাহলে চলবে না। বলে যে নিষেধ করেছিলেন, বলে দেখো নিষেধ করেছিলেন তা তো ঠিক, এখন তো নবী জীবিত আছেন, এখন যদি আমরা শুরু করি, এইটা যদি সত্যি সেই নিষেধাজ্ঞা থাকি তা আবার নিষেধ করবেন? বলে এও তো একটা যুক্তি। বলে ঠিক। এরপরে কয়েকজন সাহাবি মিলে জামাত শুরু করেছেন, হতে হতে হতে হতে ওই যারা দুঃখ করে শুধু মসজিদে আসে তারা সব জামাত করে, বিরাট জামাত করে নামাজ শুরু করেছেন। তো রসুল ইসলাম কি শোনেন? কিরাত শোনেন আর আমিন শোনেন না? রসুল ইসলাম মাথা উঁচু করলেন, তার যেখানে তিনি বসেছিলেন এতেকাব করতে ওখান থেকে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা কি করছে? ইয়া রসুলাল্লাহ, এরা তো তারাবির নামাজটাই পড়ছে। রসুল ইসলাম একটু হাসলেন এবং বললেন, আসাবু, ওরা ঠিকই করছে। জিব্রাইল আলাইহিসসালাম বলে দিলেন, যেহেতু তারাই যাদের বাড়িতে নামাজ পড়ার জায়গা নাই, যারা দুঃখ করছে, যারা এই নামাজ বাড়িতেও পড়তে পারছে না, অনেক এমন আছে যে তাদের একটা দুটো সুরে মুখস্থ আছে, তারা এই কোরআন শরীফ শুনতেও পারছে না। হে নবী, ফরজ হয়ে যাওয়ার ভয় আপনার উপরে থাকতে পারে, এদের উপরে তো নয়, এদের কাছে কোনো ওহী নাজেল হবে না। অসবু, রাসূল সাল্লাম চিৎকার করে বললেন যে ওরা যা করছে ঠিক করছে, ওদের এই জামাত চালিয়ে যেতে দাও। এরপরে আরো চিৎকার করে বললেন, নাইমা মা সানাউ, আমি নিষেধ করেছিলাম তবু ওরা যা শুরু করেছে, নাইমা অত্যন্ত নেয়ামতের কাজ শুরু করেছে, মা সানাউ ওরা যা করছে, নাইমা মা সানাউ, নাইমা মা সানাউ, ওরা যা করছে এটা নেয়ামত করছে, করুক ওদেরকে চালিয়ে যেতে দাও, কিন্তু আমার ভয় হচ্ছে আমি যাব না। ধীরে ধীরে এই মদিনা মুনাওয়ারার এই মসজিদ আবার জামাত বড় হয়ে উঠল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান নাই, এরকমের বহু হাদিস আছে। যেহেতু আমাদের না জানার জন্য, কিতাব কুতুব অনেকের কাছে না থাকার জন্য, এই হাদিসগুলো আমরা জানি না বলি অনেক সময় অনেক কথা বলে ফেলি। এই যে প্রতিদিন জামাত হয়, এই জামাত হওয়ার জামাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা। নাইমা, নাইমা শব্দের নিয়ামত থেকে নাইমা, মা সানাউ ওরা যা করছে এর ভিতরে আল্লাহর নিয়ামত নাজিল হচ্ছে, এটাই নিয়ামত, ওরা নিয়ামতটা করছে, এদেরকে করতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই তারাবি যতটুকু পারি, যেদিন পারি না পারলাম না, কিন্তু যেদিন পারি সেগুলো সেই দিন যেন আমরা এই তারাবি চালিয়ে যাই। এরপরে এই রমাজান সম্পর্কে আরো কিছু কথা ইনশা আল্লাহ রহমান আগামী জুমাতে হয়, দুই জুমায় হয়তো শেষ হবে। এরপরে সাহরি আছে, এরপরে ইফতার আছে, এরপরে এতেকাফ আছে, এরপরে দারুস সাদাকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আগামী জুমাগুলোতে এই কথাগুলো আমাদের জানবার এবং শুনবার তৌফিক দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।